بسم الله الرحمن الرحيم دايا موي پروم دايلو الله رنامي يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا هي نبي تمرا جخن تمادر استريغان كي طالاق ديتي اچھا کرو وهادر كي طالاق ديو ادتر پتے لوكو راكيا ايبن تمرا ادتر حساب راكيو ايبن تمادر پتے پالوك الله كي بھائي كوريو تمرا وهادر كي وهادر باشگريو حيث بوشكر كوريونا ايبن اوهاراو جانا باہر نا ہوئي جدي نا اوهارا لپتا ہوئي سپشت اسطلوتائي এইগুলি আল্লাহর নির্ধারিত সীমা যে আল্লাহর সীমা লঙ্ঘন করে সে নিজেরই উপর অত্যাচার করে তুমি জানো না হয়তো আল্লাহ ইহার পর কোনো উপায় করিয়া দিবেন فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِّنْكُمْ وَأَقِيمُوا الشَّهَادَةَ لِلَّهِ ذَلِكُمْ يُوعَظُ بِهِ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا وَهَدَرْ اِدَّتْ پُرُنَرْ کَالْ عَشَنَّ نَوْهِلِ تُمْرَا حَوَيَ جَتْحَ بِدِي وَهَدَرْ كَ رَاكِيَا دِبَي نَحَوَيَ وَهَدَرْ كَ جَتْحَ بِدِي پُرِ تَّاكْ كُرِبَي ایبن تُمَدَرْ مُدْدْهِتِ دُو جَنْ نَائِ پَرَيَنْ لُوكْتَ شَكِّي رَاكِبَي آر تُمْرَا اللَّهَرْ যে কেউ আল্লাহকে ভয় করে আল্লাহ তাহার পথ করিয়া দিবেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহ বালিগু আমরিহি ক্বাদ জাআলা আল্লাহু লিকুল্লি শাইইন কদরা এবং তাহাকে তাহার ধারণাতীত উৎস হইতে দান করিবেন রিজিক যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে তাহার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ তাহার ইচ্ছা পূরণ করিবেনই আল্লাহ সমস্ত কিছুর জন্য স্থির করিয়াছেন নির্দিষ্ট মাত্রা ওয়াল্লাই ইয়াসনা মিনাল মাহীদ মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদাতুহুন্না সালাসাতু আশহুরিন ওয়াল্লাই লাম ইয়াহিদ وَأُولَاتُ الْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا তোমাদের যে সকল স্ত্রীর আর ঋতুমতি হইবার আশা নাই তাহাদের ইদ্দত সম্পর্কে তোমরা সন্দেহ করিলে তাহাদের ইদ্দতকাল হইবে তিন মাস এবং যাহারা এখনো রজস্বলা হয় নাই তাহাদেরও আর গর্ভবতী নারীদের ইদ্দতকাল সন্তান প্রসব পর্যন্ত আল্লাহকে যে ভয় করে আল্লাহ তাহার সমস্যার সমাধান সহজ করিয়া দিবেন ذَلِكَ أَمْرُ اللَّهِ أَنزَلَهُ إِلَيْكُمْ وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا ইয়া আল্লাহর বিধান যাহা তিনি তোমাদের প্রতি অবতীর্ণ করিয়াছেন আল্লাহকে যে ভয় করে তিনি তাহার পাপ মোচন করিবেন এবং তাহাকে দিবেন মহা পুরস্কার আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম ওয়া লা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিম وَإِن كُنَّ أُولَاتِ حَمْلٍ فَأَنْفِقُوا عَلَيْهِنَّ حَتَّى يَضَعْنَ حَمْلَهُنَّ